بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আলিফ লাম মিম সাদ আলিফ লাম মিম সাদ কিতাবুন أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হইয়াছে তোমার মনে যেন ইহার সম্পর্কে কোনো সংকোচ না থাকে ইহার দ্বারা সতর্কীকরণের ব্যাপারে এবং মুমিনদের জন্য ইহা উপদেশ اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট যাহা অবতীর্ণ করা হইয়াছে তোমরা তাহার অনুসরণ করো এবং তাহাকে ছাড়া অন্যান্য অভিভাবকের অনুসরণ করিও না তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো وَكَمْ مِنْ قَرْيَةٍ أَهْلَكْنَاهَا فَجَاءَهَا بَأْسُنَا بَيَاتًا أَوْ هُمْ قَائِلُونَ কত জনপদকে আমি ধ্বংস করিয়াছি আমার শাস্তি তাহাদের উপর আপতিত হইয়াছিল রাত্রিতে অথবা দ্বীপ প্রহরে যখন তারা বিশ্রামরত ছিল فَمَا كَانَ دَعْوَاهُمْ إِذْ جَاءَهُمْ بَأْسُنَا إِلَّا أَنْ قَالُوا যখন আমার শাস্তি তাহাদের উপর আপতিত হইয়াছিল তখন তাহাদের কথা শুধু ইয়াই ছিল যে নিশ্চয়ই আমরা জালিম ছিলাম অতঃপর যাহাদের নিকট রাসুল প্রেরণ করা হইয়াছিল তাহাদেরকে আমি জিজ্ঞাসা করিবই এবং রাসূলগণকেও জিজ্ঞাসা করিব তৎপর তাহাদের নিকট পূর্ণ জ্ঞানের সঙ্গে তাহাদের কার্যাবলী বিবৃত করিবই আর আমি তো অনুপস্থিত ছিলাম না والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون সেদিনের ওজন করা সত্য যাদের পাল্লা ভারী হইবে তারাই সফল কাম হইবে ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون আর যাহাদের পাল্লা হালকা হইবে তাহারাই নিজেদের ক্ষতি করিয়াছে যেহেতু তাহারা আমার নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করিত وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ আমি তো তোমাদেরকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করিয়াছি এবং উহাতে তোমাদের জীবিকার ব্যবস্থাও করিয়াছি তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা জ্ঞাপন করো وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُمْ مِنَ السَّاجِدِينَ আমি তোমাদেরকে সৃষ্টি করি অতঃপর তোমাদের আকৃতি দান করি এবং তৎপর ফিরিস্তাদেরকে আদমকে সিজদা করিতে বলি ইবলিস ব্যতীত সকলেই সিজদা করিল সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইল না। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين তিনি বলিলেন আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত্ত করিল যে তুমি সিজদা করিলে না সে বলিল আমি তাহার অপেক্ষা শ্রেষ্ঠ তুমি আমাকে অগ্নি দ্বারা সৃষ্টি করিয়াছ এবং তাহাকে কর্দম দ্বারা সৃষ্টি করিয়াছ। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين তিনি বলিলেন এই স্থান হইতে নামিয়া যাও এখানে থাকি অহংকার করিবে ইহা হইতে পারে না সুতরাং বাহির হইয়া যাও তুমি অধমদের অন্তর্ভুক্ত। قال أنظرني إلى يوم يبعثون সে বলিল পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। قال إنك من المنظرين তিনি বলিলেন যাহাদেরকে অবকাশ দেওয়া হইয়াছে তুমি অবশ্যই তাহাদের অন্তর্ভুক্ত হইলে। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم সে বলিল তুমি আমাকে শাস্তি দান করিলে এই জন্য আমিও তোমার সরল পথে মানুষের জন্য নিশ্চয়ই উৎপাতিয়া থাকিব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين অতঃপর আমি তাহাদের নিকট আসিবই তাহাদের সম্মুখ পশ্চাৎ দক্ষিণ ও বাম দিক হইতে এবং তুমি তাহাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাইবে না। قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين তিনি বলিলেন এই স্থান হইতে ধিকৃত ও বিতাড়িত অবস্থায় বাহির হইয়া যাও মানুষের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করিবই। وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ هَيَ آدَم তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথায় ইচ্ছা আহার করো কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না হইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হইবে। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين অতঃপর তাহাদের লজ্জাস্থান যাহা তাহাদের নিকট গোপন রাখা হইয়াছিল তাহা তাহাদের কাছে প্রকাশ করিবার জন্য শয়তান তাহাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলিল পাছে তোমরা উভয়ে ফিরিস্তা হইয়া যাও কিংবা তোমরা স্থায়ী হও এই জন্যই তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করিয়াছেন। সে তাহাদের উভয়ের নিকট শপথ করিয়া বলিল আমি তো তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকাশ্শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়াতাফিকা ইখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين এই ভাবে সে তাদেরকে প্রবঞ্চনার দ্বারা অধঃপতিত করিল তৎপর যখন তারা সেই বৃক্ষ ফলের আস্বাদ গ্রহণ করিল তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হইয়া পড়িল এবং তাহারা জান্নাতের পাতা দ্বারা নিজেদেরকে আবৃত করিতে লাগিল তখন তাহাদের প্রতিপালক তাহাদেরকে সম্বোধন করিয়া বলিলেন আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকটবর্তী হইতে বারণ করি নাই এবং আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين تهارا بوليلو هي آما در پرتی بالوگ آمرا نجي در پرتی اننائي كوريا چه جو دي تمي آما در كه خما نا کرو ايبون دايا نا کرو تبتو آمرا خطي گرستو در انتر بھوكت ہوئي بو قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين তিনি বললেন তোমরা নামিয়া যাও তোমরা একে অন্যের শত্রু এবং পৃথিবীতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون তিনি বলিলেন সেখানেই তোমরা জীবন যাপন করিবে সেখানেই তোমাদের মৃত্যু হইবে এবং সেখান হইতেই তোমাদেরকে বাহির করিয়া আনা হইবে ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসু আত-তাকওয়া যালিকা খায়র ذلك من آيات الله لعلهم يذكرون هي بني آدم তোমাদের লজ্জাস্থান ঢাকিবার ও বেশভূষার জন্য আমি তোমাদেরকে পরিচ্ছদ দিয়েছি এবং তাকওয়ার পরিচ্ছদ ইহাই সর্বোৎকৃষ্ট ইহা আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম যাতে তাহারা উপদেশ গ্রহণ করে ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজ আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানযিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون هي بني آدم شيطان جانا تمہدر کی کچھو تے پرلبدھو نا کرے جبابے تمہدر پیتا ماتا کے شے جاننات ہوئی تے بوشکر کریا چھلو তাহাদেরকে তাহাদের লজ্জাস্থান দেখাইবার জন্য বিবস্ত্র করিয়াছিল সে নিজে এবং তাহার দল তোমাদেরকে এমনভাবে দেখে যে তোমরা তাহাদেরকে দেখিতে পাও না যাহারা ইমান আনে না শয়তানকে আমি তাহাদের অভিভাবক করিয়াছি وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ যখন তাহারা কোনো অস্থির আচরণ করে তখন বলে আমরা আমাদের পূর্বপুরুষকে ইহা করিতে দেখিয়াছি এবং আল্লাহ আমাদেরকে ইহার নির্দেশ দিয়াছেন বলো আল্লাহ অস্থির আচরণকে নির্দেশ দেন না তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না কুল আমারা রব্বি বিল কিসত ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া দুউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাআকুম তাউদুন বলো আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারে প্রত্যেক সালাতে তোমাদের লক্ষ্য স্থির রাখিবে এবং তাহারই আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠভাবে তাহাকে ডাকিবে তিনি যেভাবে প্রথমে তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন তোমরা সেইভাবে ফিরিয়ে আসবে। ফরীকান হাদা ওয়া ফরীকান হক আলাইহিমুদ দালালা ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিন আওলিয়া মিন দূনিল্লাহি ওয়া ইয়াহসাবুন أنهم مهتدون এক দলকে তিনি সৎপথে পরিচালিত করিয়াছেন এবং অপর দলের পথভ্রান্তি নির্ধারিত হইয়াছে। তারা আল্লাহকে ছাড়িয়া শয়তানকে তাহাদের অভিভাবক করিয়াছিল এবং মনে করিত তাহারাই সৎপথ প্রাপ্ত। يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين هي بني آدم প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করিবে, আহার করিবে ও পান করিবে, কিন্তু অপচয় করিবে না। নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون বলো, আল্লাহ স্বীয় বান্দাদের জন্য যেসব শোভাময় বস্তু ও বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করিয়াছেন তাহা কে হারাম করিয়াছে? বলো, পার্থিব জীবনে বিশেষ করিয়া কিয়ামতের দিনে এই সমস্ত তাহাদের জন্য যাহারা ইমান আনে। এইভাবে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন বিশদভাবে বিবৃত করি। إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون বলো, নিশ্চয় আমার প্রতিপালক হারাম করিয়াছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা আর পাপ এবং অসঙ্গত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহ শরীক করা যাহার কোন সনদ তিনি প্রেরণ করেন নাই, এবং আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যাহা তোমরা জানো না। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون প্রত্যেক জাতির এক নির্দিষ্ট সময় আছে, যখন তাহাদের সময় আসিবে তখন তারা মৃত্যুকাল বিলম্ব করিতে পারিবে না এবং তরাও করিতে পারিবে না। ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন হে বনি আদম, যদি তোমাদের মধ্য হইতে কোন রাসূল তোমাদের নিকট আসিয়া আমার নিদর্শন বিব্রত করে, তখন যাহারা সাবধান হইবে এবং নিজেদের সংশোধন করিবে তাহা হইলে তাহাদের কোন ভয় থাকিবে না এবং তাহারা দুঃখিত হইবে না। যাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিয়াছে এবং সে সম্বন্ধে অহংকার করিয়াছে তাহারা এই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِآيَاتِهِ أُولَئِكَ يَنَالُهُمْ نَصِيبُهُمْ مِنَ الْكِتَابِ حَتَّى إِذَا جَاءَتْهُمْ رُسُلُنَا يَتَوَفَّوْنَهُمْ قَالُوا أَيْنَ مَا كُنْتُمْ أنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা তাহার নিদর্শনকে অস্বীকার করে তাহার অপেক্ষা বড় জালিম আর কে? তাহাদের জন্য যে হিসা লিপিবদ্ধ রইয়াছে উহা তাহাদের নিকট পৌঁছিবে, যতক্ষণ না আমার ফিরিস্তাগণ জান কবজের জন্য তাহাদের নিকট আসিবে ও জিজ্ঞাসা করিবে, আল্লাহ ছাড়া যাহাদেরকে তোমরা ডাকিতে তাহারা কোথায়? তাহারা বলিবে, তাহারা আমাদের নিকট হইতে অন্তর্হিত হইয়াছে এবং তাহারা স্বীকার করিবে যে তাহারা কাফির ছিল। قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون আল্লাহ বলিবেন, তোমাদের পূর্বে যে জিন ও মানব দল গত হইয়াছে তাহাদের সঙ্গে তোমরা দোযোগে প্রবেশ করো, যখনই কোন দল উহাতে প্রবেশ করিবে তখনই অপর দলকে তাহারা অভিসম্পাত করিবে, এমনকি যখন সকলে উহাতে একত্র হইবে তখন তাহাদের পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলিবে, হে আমাদের প্রতিপালক, ইহারাই আমাদেরকে বিভ্রান্ত করিয়াছিল, সুতরাং ইহাদেরকে দ্বিগুণ অগ্নি শাস্তি দাও। আল্লাহ বলিবেন, প্রত্যেকের জন্য দ্বিগুণ রইয়াছে কিন্তু তোমরা জানো না। وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون তাদের পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলিবে, আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব নাই, সুতরাং তোমরা তোমাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করো। ان الذين كذبوا باياتنا واستكبروا عنها لا تفتح لهم ابواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين যাহারা আমার নিদর্শনকে অস্বীকার এবং সে সম্বন্ধে অহংকার করে তাহাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হইবে না এবং তাহারা জান্নাতেও প্রবেশ করিতে পারিবে না, যতক্ষণ না সূচের ছিদ্রপথে উষ্ট্র প্রবেশ করে, এইভাবে আমি অপরাধীদের প্রতিফল দিব। লাহুম মিন জাহান্নাম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিয যালিমিন তাহাদের শয্যা হইবে জাহান্নামের এবং তাহাদের উপরের আচ্ছাদন, এইভাবে আমি জালিমদেরকে প্রতিফল দিব। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন আমি কাহাকেও তাহার সাদ্দাতিত ভার অর্পণ করি না, যাহারা ইমান আনে ও সৎকর্ম করে উহারাই জান্নাতবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون আমি তাহাদের অন্তর হইতে ঈর্ষা দূর করিব, তাহাদের পাদদেশে প্রবাহিত হইবে নদী এবং তাহারা বলিবে, প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে ইহার পথ দেখাইয়াছেন। আল্লাহ আমাদেরকে পথ না দেখাইলে আমরা কখনো পথ পাইতাম না। আমাদের প্রতিপালকের রাসূলগণ তো সত্যবাণী আনিয়াছিলেন এবং তাহাদেরকে সম্বোধন করিয়া বলা হইবে, তোমরা যাহা করিতে তাহারই জন্য তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হইয়াছে। ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين জান্নাত বাসীগণ দোজক বাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে, আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়াছিলেন আমরা তো তাহা সত্য পাইয়াছি। তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়াছিলেন তোমরা তাহা সত্য পাইয়াছ কি? উহারা বলিবে, হ্যাঁ। অতঃপর জনৈক ঘোষণাকারী তাহাদের মধ্যে ঘোষণা করিবে, আল্লাহ লানত জালিমদের উপর। আল্লাযীনা ইয়াসুদ্দূনা আন সাবীলিল্লাহি ওয়া ইয়াবগূনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন যারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করিত এবং উহাতে বক্রতা অনুসন্ধান করিত, উহারা এই আখিরাত সম্বন্ধে অবিশ্বাসী। ওয়া বাইনাহুমা হিজাব وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون উভয়ের মধ্যে পর্দা আছে এবং আরাফে কিছু লোক থাকিবে যারা প্রত্যেককে তাহার লক্ষণ দ্বারা চিনিবে এবং জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে, তোমাদের শান্তি হোক। তাহারা তখনও জান্নাতে প্রবেশ করে নাই কিন্তু আকাঙ্ক্ষা করে। وَإِذَا صُرِفَتْ أَبْصَارُهُمْ تِلْقَاءَ أَصْحَابِ النَّارِ قَالُوا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ যখন তাহাদের দৃষ্টি দোজক বাসীদের প্রতি ফিরাইয়া দেওয়া হইবে তখন তাহারা বলিবে, হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালিমদের সঙ্গী করিও না। وَنَادَى أَصْحَابُ الْأَعْرَافِ رِجَالًا يَعْرِفُونَهُمْ بِسِيمَاهُمْ قَالُوا مَا أَغْنَى عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُونَ আরাব বাসীগণ যে লোকদেরকে লক্ষণ দ্বারা চিনিবে তাহাদেরকে সম্বোধন করিয়া বলিবে, তোমাদের দল ও তোমাদের অহংকার কোন কাজে আসিল না। أَهَٰؤُلَاءِ الَّذِينَ أَقْسَمْتُمْ لَا يَنَالُهُمُ اللَّهُ بِرَحْمَةٍ أُدْخُلُوا الْجَنَّةَ لَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ ইহারাই কি তাহারা যাহাদের সম্বন্ধে তোমরা শপথ করিয়া বলিতে যে আল্লাহ ইহাদের প্রতি দয়া প্রদর্শন করিবেন না, ইহাদেরকে বলা হইবে তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুঃখিত হইবে না। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين جهنمير جنات باشيদের কে সম্বোধন করিয়া বলিবে আমাদের উপর কিছু পানি ঢালিয়া দাও অথবা আল্লাহ জীবিকা রূপে তোমাদেরকে যাহা দিয়েছেন তাহা হইতে কিছু দাও তাহারা বলিবে আল্লাহ তো এই দুইটি হারাম করিয়াছেন কাফিরদের জন্য الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون যাহারা তাহাদের দিনকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করিয়াছিল এবং পার্থিব জীবন যাহাদেরকে প্রতারিত করিয়াছিল সুতরাং আজ আমি তাহাদেরকে বিস্তৃত হইব যেভাবে তাহারা তাহাদের এই দিনের সাক্ষাৎকে ভুলিয়া গিয়াছিল এবং যেভাবে তাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিয়াছিল অবশ্য আমি তাহাদেরকে পৌঁছাইয়াছিলাম এমন এক কিতাব যাহা পুনর্জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করিয়াছিলাম এবং যাহা ছিল মুমিন সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও দয়া هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون তাহারা কি শুধু উহার পরিণামের প্রতীক্ষা করে যেদিন উহার পরিণাম প্রকাশ পাইবে সেদিন যাহারা পূর্বে উহার কথা ভুলিয়া গিয়াছিল তাহারা বলিবে আমাদের প্রতিপালকের রাসূলগণ তো সত্যবাণী আনিয়াছিল আমাদের কি এমন কোন সুপারিশকারী আছে যে আমাদের জন্য সুপারিশ করিবে অথবা আমাদের কি পুনরায় ফিরিয়া যাইতে দেওয়া হইবে যেন আমরা পূর্বে যাহা করিতাম তাহা হইতে ভিন্নতর কিছু করিতে পারি তাহারা নিজেদেরই ক্ষতি করিয়াছে এবং তাহারা যে মিথ্যা রচনা করিত তাহা অন্তর্হিত হইয়াছে إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন অতঃপর তিনি আরশে সমাসীন হন তিনি এই দিবসকে রাত্রির দ্বারা আচ্ছাদিত করেন যাতে উহাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে আর সূর্য চন্দ্র ও নক্ষত্র রাজি যাহা তাঁহারই আজ্ঞাধীন তাহা তিনি সৃষ্টি করিয়াছেন জানিয়া রাখ সৃজন ও আদেশ তাঁহারই মহিমময় বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين তোমরা বিনীত ভাবে ও গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামা ইন্ন রাহমাতাল্লাহি করিবুম من المحسنين دنیای শান্তি স্থাপনের পর তোমরা উহাতে বিপর্যয় ঘটাইও না তাহাকে ভয় ও আশার সঙ্গে ডাকিবে নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী ওয়াহুয়া আল্লাযী ইউরসিলু রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি حَتَّى إِذَا أَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنَاهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَأَنزَلْنَا بِهِ الْمَاءَ فَأَخْرَجْنَا بِهِ مِن كُلِّ الثَّمَرَاتِ كذلك نخرج الموتى لعلكم تذكرون তিনি এসে অনুগ্রহের প্রাককালে বায়ুকে সুসংবাদ বাহির রূপে প্রেরণ করেন যখন উহা ঘন মেঘ বহন করে তখন আমি উহা নির্জীব ভূখণ্ডের দিকে চালনা করি পরে উহা হইতে বৃষ্টি বর্ষণ করি তৎপর উহার দ্বারা সর্বপ্রকার ফল উৎপাদন করি এইভাবে আমি মৃতকে জীবিত করি যাহাতে তোমরা শিক্ষা লাভ করো والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون এবং উৎকৃষ্ট ভূমি ইহার ফসল ইহার প্রতিপালকের আদেশে উৎপন্ন হয় এবং যাহা নিকৃষ্ট তাতে কঠোর পরিশ্রম না করিলে কিছুই জন্মায় না এইভাবে আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য নিদর্শন বিভিন্নভাবে বিবৃত করি لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم আমি তো নূহকে পাঠাইয়াছিলাম তার সম্প্রদায়ের নিকট এবং সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নাই আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করিতেছি قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين তার সম্প্রদায়ের প্রধানগণ বলিয়াছিল আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখিতেছি قال يا قوم ليس بي ضلالة ولكنني رسول من رب العالمين সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আমাতে কোনো ভ্রান্তি নাই বরং আমি তো জগৎসমূহের প্রতিপালকের রাসূল أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের নিকট পৌঁছাইতেছি ও তোমাদেরকে হিত উপদেশ দিতেছি এবং তোমরা যাহা জানো না আমি তাহা আল্লাহর নিকট হইতে জানি أو عجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون তোমরা কি বিস্মিত হইতেছ যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট উপদেশ আসিয়াছে যাহাতে সে তোমাদেরকে সতর্ক করে তোমরা সাবধান হও এবং তোমরা অনুকম্পা লাভ করো فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين অতঃপর তাহারা তাহাকে মিথ্যাবাদী বলে তাহাকে ও তাহার সঙ্গে যাহারা ত্বরান্বিত ছিল আমি তাহাদেরকে উদ্ধার করি এবং যাহারা আমার নিদর্শন অস্বীকার করিয়াছিল তাহাদেরকে নিমজ্জিত করি তাহারা তো ছিল এক অন্ধ সম্প্রদায় ওয়াইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون আদ জাতির নিকট আমি উহাদের ভ্রাতা হুদকে পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, তোমরা কি সাবধান হইবে না? قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين. তার সম্প্রদায়ের প্রধানগণ যারা কুফরি করিয়াছিল তারা বলিয়াছিল, আমরা তো দেখিতেছি তুমি নির্বোধ এবং তোমাকে আমরা তো মিথ্যাবাদী মনে করি। قال يا قوم ليس بي سفاهة ولكنني رسول من رب العالمين. সে বলিল, হে আমার সম্প্রদায়, আমি নির্বোধ নই, বরং আমি জগৎসমূহের প্রতিপালকের রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমীন। আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছাইতেছি এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون. তোমরা কি বিস্মিত হইতেছ যে তোমাদের নিকট তোমাদের একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদেরকে সতর্ক করিবার জন্য উপদেশ আসিয়াছে? এবং স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পরে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছেন এবং তোমাদের দৈহিক গঠনে অধিকতর হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করিয়াছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, হয়তো তোমরা সফল কাম হইবে। أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين. تهرا بوريلو তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে আসিয়াছ যে আমরা যেন এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষগণ যাহার ইবাদত করিত তাহা বর্জন করি? সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো। قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين. সে বলিল, তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তো তোমাদের জন্য নির্ধারিত হইয়া আছে, তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হইতে চাও? এমন কতকগুলি নাম সম্বন্ধে যাহা তোমরা ও তোমাদের পূর্বপুরুষগণ সৃষ্টি করিয়াছে এবং যে সম্বন্ধে আল্লাহ কোন সনদ পাঠান নাই, সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين. অতঃপর আমি তাহাকে ও তাহার সঙ্গীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করিয়াছিলাম, আর আমার নিদর্শনকে যাহারা অস্বীকার করিয়াছিল এবং যাহারা মুমিন ছিল না তাহাদেরকে নির্মূল করিয়াছিলাম। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বাল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم. সামুদ জাতির নিকট তাহাদের ভ্রাতা সালিকে পাঠাইয়াছিলাম, সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নাই, তোমাদের নিকট তোমাদের প্রতিপালক হইতে স্পষ্ট নিদর্শন আসিয়াছে, আল্লাহর এই উষ্ট্রি তোমাদের জন্য একটি নিদর্শন, ইহাকে আল্লাহর জমিতে চড়িয়া খাইতে দাও এবং ইহাকে কোন ক্লেশ দিও না, দিলে মর্মন্তুর শাস্তি তোমাদের উপর আপতিত হইবে। إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين. স্মরণ করো, আদ জাতির পর তিনি তোমাদেরকে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছেন, তিনি তোমাদেরকে পৃথিবীতে এমন ভাবে প্রতিষ্ঠিত করিয়াছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ ও পাহাড় কাটিয়া বাসগৃহ নির্মাণ করিতেছ, সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون. তাহার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানেরা সেই সম্প্রদায়ের ইমানদার যাহাদেরকে দুর্বল মনে করা হইত তাহাদেরকে বলিল, তোমরা কি জানো যে সালেহ আল্লাহ কর্তৃক প্রেরিত? তাহারা বলিল, তাহার প্রতি যে বাণী প্রেরিত হইয়াছে আমরা তাহাতে বিশ্বাসী। قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون. دمبيكرا بوليلو تمرا جاها بيشاش کرو امرا تو تاها پرتكتان كوري. فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين. অতঃপর তারা সেই উষ্ট্রি বধ করে এবং আল্লাহর আদেশ অমান্য করে এবং বলে, হে সালি, তুমি রাসূল হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো। অতঃপর তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয়, ফলে তাহাদের প্রভাত হইল নিজ গৃহে অধোমুখে পতিত অবস্থায়। فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين. তৎপর সে তাহাদের নিকট হইতে মুখ ফিরাইয়া লইয়া বলিল, হে আমার সম্প্রদায়, আমি তো আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছাইয়াছিলাম এবং তোমাদেরকে হিতু উপদেশ দিয়াছিলাম, কিন্তু তোমরা তো হিতু উপদেশ দানকারীদেরকে পছন্দ করো না। وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ. আর আমি লুতকে পাঠিয়েছিলাম, সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা এমন কুকর্ম করিতেছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেহ করে নাই। إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون তোমরা তো কামতৃপ্তির জন্য নারী ছাড়িয়া পুরুষের নিকট গমন করো, তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ওয়া মা কানা জাওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম إنهم أناس يتطهرون উত্তরে তাহার সম্প্রদায় শুধু বলিল, ইহাদেরকে তোমাদের জনপদ হইতে বহিষ্কার করো, ইহারা তো এমন লোক যারা অতি পবিত্র হইতে চায়। فَأَنْجَيْنَاهُ وَأَهْلَهُ إِلَّا امْرَأَتَهُ كَانَتْ مِنَ الْغَابِرِينَ অতঃপর আমি তাহাকে ও তাহার স্ত্রী ব্যতীত তাহার পরিজন বর্গকে উদ্ধার করিয়াছিলাম, তাহার স্ত্রী ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। আমি তাহাদের উপর ভীষণ ভাবে বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, সুতরাং অপরাধীদের পরিণাম কি হইয়াছিল তাহা লক্ষ্য করো। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ক্বাদ জাআতকুম বাইনাতুম মির রাব্বিকুম فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين আমি মাদায়ানবাসীদের নিকট তাহাদের ভাতা শুয়াইবকে পাঠাইয়াছিলাম, সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নাই, তোমাদের প্রতিপালক হইতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ আসিয়াছে, সুতরাং তোমরা মাপ ও ওজন ঠিকভাবে দিবে, লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং দুনিয়ায় শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটাইবে না, তোমরা মুমিন হইলে তোমাদের জন্য ইহা কল্যাণকর। ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين তাহার প্রতি যাহারা ইমান আনিয়াছে তাহাদেরকে ভয় প্রদর্শনের জন্য তোমরা কোন পথে বসিয়া থাকিবে না, আল্লাহর পথে তাহাদেরকে বাধা দিবে না এবং উহাতে বক্রতা অনুসন্ধান করিবে না। স্মরণ কর, তোমরা যখন সংখ্যায় কম ছিলে আল্লাহ তখন তোমাদের সংখ্যা বৃদ্ধি করিয়াছেন এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কিরূপ ছিল তাহা লক্ষ্য কর। كُم آمَنُوا بِالَّذِي أُرْسِلْتُ بِهِ وَطَائِفَةٌ لَّمْ يُؤْمِنُوا فَاصْبِرُوا حَتَّى يَحْكُمَ اللَّهُ بَيْنَنَا وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ আমি যাহা লইয়া প্রেরিত হইয়াছি তাহাতে যদি তোমাদের কোন দল ইমান আনে এবং কোন দল ইমান না আনে তবে ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করিয়া দেন, আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين তাহার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানরা বলিল, হে শুয়াইব, আমরা তোমাকে ও তোমার সঙ্গে যাহারা ইমান আনিয়াছে তাহাদেরকে আমাদের জনপদ হইতে বহিষ্কার করিবই, অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরিয়ে আসিতে হইবেই। সে বলিল, যদি আমরা উহা ঘৃণা করি তবুও। قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين তোমাদের ধর্মদর্শ হইতে আল্লাহ আমাদেরকে উদ্ধার করিবার পর যদি আমরা উহাতে ফিরিয়া যাই তবে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিব। আমাদের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করিলে আর উহাতে ফিরিয়া যাওয়া আমাদের জন্য সমচিন নয়। সবকিছুই আমাদের প্রতিপালকের জ্ঞানাত্ম, আমরা আল্লাহর প্রতি নির্ভর করি। হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে মীমাংসা করিয়া দাও এবং তুমি শ্রেষ্ঠ মীমাংসাকারী। وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون তাহার সম্প্রদায়ের অবিশ্বাসী প্রধানরা বলিল, তোমরা যদি শুয়েবকে অনুসরণ করো তবে তোমরা তো ক্ষতিগ্রস্ত হইবে। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين অতঃপর তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল, ফলে তাহাদের প্রভাত হইল নিজ গৃহে অধোমুখে পতিত অবস্থায়। الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين মনে হইল শুয়েবকে যাহারা মিথ্যাবাদী বলিয়াছিল তাহারা যেন কখনো সেখানে বসবাস করেই নাই, শুয়েবকে যাহারা মিথ্যাবাদী বলিয়াছিল তাহারাই ক্ষতিগ্রস্ত হইয়াছিল। সে তাহাদের হইতে মুখ ফিরাইল এবং বলিল, হে আমার সম্প্রদায়, আমার প্রতিপালকের বাণী আমি তো তোমাদেরকে পৌঁছাইয়া দিয়াছি এবং তোমাদেরকে উপদেশ দিয়াছি, সুতরাং আমি কাফির সম্প্রদায়ের জন্য কি করিয়া আক্ষেপ করি। আমি কোন জনপদে নবী পাঠাইলে উহার অধিবাসী বৃন্দকে অর্থ সংকট ও দুঃখ ক্লেশ দ্বারা আক্রান্ত করি যাতে তারা কাকুতি মিনতি করে। ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون অতঃপর আমি অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি, অবশেষে তাহারা প্রাচুর্যের অধিকারী হয় এবং বলে, আমাদের পূর্বপুরুষেরা তো দুঃখ সুখ ভোগ করিয়াছে, অতঃপর অকস্মাৎ তাহাদেরকে আমি পাকড়াও করি, কিন্তু তাহারা উপলব্ধি করিতে পারে না। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون যদি সেই সকল জনপদের অধিবাসী বৃন্দ ইমান আনিত ও তাকওয়া অবলম্বন করিত তবে আমি তাহাদের জন্য আকাশ মণ্ডলী ও পৃথিবীর কল্যাণ উন্মুক্ত করিতাম, কিন্তু তাহারা প্রত্যাখ্যান করিয়াছিল, সুতরাং তাহাদের কৃতকর্মের জন্য তাহাদেরকে শাস্তি দিয়াছি। তবে কি জনপদের অধিবাসীবৃন্দ ভয় রাখে না যে আমার শাস্তি তাহাদের উপর আসিবে রাত্রিতে যখন তাহারা থাকিবে নিদ্রা মগ্ন? أَوَأَمِنَ أَهْلُ الْقُرَىٰ أَن يَأْتِيَهُمْ بَأْسُنَا ضُحًى وَهُمْ يَلْعَبُونَ অথবা জনপদের অধিবাসী বৃন্দ কি ভয় রাখে না যে আমার শাস্তি তাহাদের উপর আসিবে পূর্বাহ্নে যখন তাহারা থাকিবে ক্রীড়ারত? أَفَأَمِنُوا مَكْرَ اللَّهِ فلا يأمن مكر الله إلا القوم الخاسرون তারা কি আল্লাহর কৌশলের ভয় রাখে না? বস্তুত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ব্যতীত কেহই আল্লাহর কৌশল হইতে নিরাপদ মনে করে না। أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون কোন দেশের জনগণের পর যাহারা ওই দেশের উত্তরাধিকারী হয় তাহাদের নিকট ইহা কি প্রতীয়মান হয় নাই যে আমি ইচ্ছে করিলে তাহাদের পাপের দরুন তাহাদেরকে শাস্তি দিতে পারি, আর আমি তাহাদের হৃদয় মোহর করিয়া দিব, ফলে তাহারা শুনিবে না। ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين এই সকল জনপদের কিছু বৃত্তান্ত আমি তোমার নিকট বিবৃত করিতেছি। তাদের নিকট তাহাদের রাসূলগণ তো স্পষ্ট প্রমাণস আসিয়াছিল, কিন্তু যাহা তাহারা পূর্বে প্রত্যাখ্যান করিয়াছিল তাহাতে ইমান আনিবার পাত্র তাহারা ছিল না। এইভাবে আল্লাহ কাফিরদের হৃদয় মোহর করিয়া দেন। আমি তাহাদের অধিকাংশকে প্রতিশ্রুতি পালনকারী পাই নাই, বরং তাহাদের অধিকাংশকে তো পাপাচারী পাইয়াছি। ثُمَّ بَعَثْنَا مِن بَعْدِهِم مُوسَى بِآيَاتِنَا إِلَى فِرْعَوْنَ وَمَلَئِهِ فَظَلَمُوا بِهَا فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ তাহাদের পর মূসাকে আমার নিদর্শন সহ ফেরাউন ও তাহার পরিষদ বর্গের নিকট পাঠাই, কিন্তু তাহারা উহা অস্বীকার করে। বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হইয়াছিল তাহা লক্ষ্য করো। وقال موسى يا فرعون إني رسول من رب العالمين মূসা বলিল, হে ফেরাউন, আমি তো জগৎ সমূহের প্রতিপালকের নিকট হইতে প্রেরিত। হাকীকুন আলা আল্লা আকুলা আলা আল্লাহ ইল্লা আল হক কদ জিতুকুম বিবাইনাতিন মির রাব্বিকুম ফাআরসিল মাআ বানি ইসরাঈল ইয়াসথির নিশ্চিত যে আমি আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিব না। তোমাদের প্রতিপালকের নিকট হইতে স্পষ্ট প্রমাণ আমি তোমাদের নিকট আনিয়াছি, সুতরাং বনি ইসরায়েলকে তুমি আমার সঙ্গে যাইতে দাও। ক্বাল ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন ফিরাউন বলিল, যদি তুমি কোনো নিদর্শন আনিয়া থাকো তবে তুমি সত্যবাদী হইলে তাহা পেশ করো। فَأَلْقَى عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُبِينٌ অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল এবং তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল। এবং সে তাহার হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল। قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم ফেরাউন সম্প্রদায়ের প্রধানরা বলিল এ তো একজন সুদক্ষ জাদুকর। يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে বহিষ্কার করিতে চায়, এখন তোমরা কি পরামর্শ দাও? قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين তাহারা বলিল তাহাকে ও তাহার ভ্রাতাকে কিঞ্চিত অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও। يَأْتُوكَ بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ যেন তাহারা তোমার নিকট প্রতিটি সুদক্ষ জাদুকর উপস্থিত করে। وَجَاءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوا إِنَّ لَنَا لَأَجْرًا قَالُوا إِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ الْغَالِبِينَ জাদুকরেরা ফেরাউনের নিকট আসিয়া বলিল আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার থাকিবে তো? قال نعم وإنكم لمن المقربين সে বলিল হ্যাঁ এবং তোমরা অবশ্যই আমার সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين তাহারা বলিল হে মূসা তুমি কি নিক্ষেপ করিবে না আমরাই নিক্ষেপ করিব? قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم সে বলিল তোমরাই নিক্ষেপ করো। যখন তাহারা নিক্ষেপ করিল তখন তাহারা লোকের চোখে জাদু করিল, তাহাদেরকে আতঙ্কিত করিল এবং তাহারা এক বড় রকমের জাদু দেখাইল। وَأَوْحَيْنَا إِلَى مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ আমি মূসার প্রতিপত্তাদেশ করিলাম তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো, সহসা উহা তাহাদের অলিক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল। ফলে সত্য প্রতিষ্ঠিত হইল এবং তাহারা যাহা করিতেছিল তাহা মিথ্যা প্রতিপন্ন হইল। সেখানে তাহারা পরাভূত হইল ও লাঞ্ছিত হইল। এবং জাদুকরেরা সিজদা অবনত হইল। قالوا آمنا برب العالمين তাহারা বলিল আমরা ঈমান আনিলাম জগৎ সমূহের প্রতিপালকের প্রতি। رب موسى وهارون যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون فرعون بلل كي আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা উহাতে বিশ্বাস করিলে? ইহা তো এক চক্রান্ত, তোমরা স্বজ্ঞানে এই চক্রান্ত করিয়াছ নগরবাসীদেরকে উহা হইতে বহিষ্কারের জন্য। আচ্ছা, তোমরা শীঘ্রই ইহার পরিণাম জানিবে। لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হইতে কর্তন করিবই অতঃপর তোমাদের সকলকে শূলবিদ্ধ করিবই قالوا إنا إلى ربنا منقلبون তাহারা বলিল আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করিব وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين তুমি তো আমাদেরকে শাস্তি দিতেছ শুধু এই জন্য যে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে ঈমান আনিয়াছি যখন উহা আমাদের নিকট আসিয়াছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য দান করো এবং মুসলমান রূপে আমাদেরকে মৃত্যু দাও وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون ফিরাউন সম্প্রদায়ের প্রধানরা বলিল আপনি কি মূসাকে ও তার সম্প্রদায়কে রাজ্যে বিপর্যয় সৃষ্টি করিতে এবং আপনাকে ও আপনার দেবতাদেরকে বর্জন করিতে দিবেন সে বলিল আমরা তাহাদের পুত্রদের হত্যা করিব এবং তাহাদের নারীদের জীবিত রাখিব আর আমরা তো তাহাদের উপর প্রবল قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين موسى তাহার সম্প্রদায়কে বলিল আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো জমিন তো আল্লাহরই তিনি তাহার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা উহার উত্তরাধিকারী করেন এবং শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون তাহারা বলিল আমাদের নিকট তোমার আসিবার পূর্বে আমরা নির্যাতিত হইয়াছি এবং তোমার আসিবার পরেও সে বলিল শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রু ধ্বংস করিবেন এবং তিনি তোমাদেরকে জমিনে তাহাদের স্থলাভিষিক্ত করিবেন অতঃপর তোমরা কি করো তাহা তিনি লক্ষ্য করিবেন ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون আমি তো ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল ফসলের ক্ষতির দ্বারা আক্রান্ত করিয়াছি যাতে তারা অনুধাবন করে فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون যখন তাহাদের কোনো কল্যাণ হইত তাহারা বলিত ইহা আমাদের প্রাপ্য আর যখন কোনো অকল্যাণ হইত তখন তাহারা মূসা ও তাহার সঙ্গীদেরকে অলক্ষণে গণ্য করিত তাহাদের অকল্যাণ আল্লাহর নিয়ন্ত্রণাধীন কিন্তু তাহাদের অধিকাংশ ইহা জানে না وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين তাহারা বলিল আমাদেরকে জাদু করিবার জন্য তুমি যে কোনো নিদর্শন আমাদের নিকট পেশ করো না কেন, আমরা তোমাতে বিশ্বাস করিব না। والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين অতঃপর আমি তাদেরকে প্লাবন, পঙ্গপাল, উকুন, ভেক ও রক্ত দ্বারা ক্লিষ্ট করি, এইগুলি স্পষ্ট নিদর্শন, কিন্তু তাহারা দাম্ভিকই রহিয়া গেল, আর তাহারা ছিল এক অপরাধী সম্প্রদায়। ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل যখন তাহাদের উপর শাস্তি আসিত তাহারা বলিত, হে মূসা, তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তোমার সঙ্গে তিনি যে অঙ্গীকার করিয়াছেন তদনুযায়ী যদি তুমি আমাদের উপর হইতে শাস্তি অপসারিত করো, তবে আমরা তো তোমাতে ইমান আনিবই এবং বনি ইসরাইলকে তোমার সঙ্গে অবশ্যই যাইতে দিব। فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينكثون আমি যখনই তাহাদের উপর হইতে শাস্তি অপসারিত করিতাম এক নির্দিষ্ট কালের জন্য যাহা তাহাদের জন্য নির্ধারিত ছিল, তাহারা তখনই তাহাদের অঙ্গীকার ভঙ্গ করিত। فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين شتران আমি তাহাদেরকে শাস্তি দিয়াছি এবং তাহাদেরকে অতল সমুদ্রে নিমজ্জিত করিয়াছি, কারণ তাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিত এবং এই সম্বন্ধে তাহারা ছিল গাফিল। وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হইত তাদেরকে আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি এবং বনি ইসরায়েল সম্বন্ধে তোমার প্রতিপালকের শুভ বাণী সত্যে পরিণত হইল, যেহেতু তাহারা ধৈর্য ধারণ করিয়াছিল, আর ফেরাউন ও তাহার সম্প্রদায়ের শিল্প এবং যেসব প্রাসাদ তাহারা নির্মাণ করিয়াছিল তাহা ধ্বংস করিয়াছি। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون আর আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করাইয়া দেই, অতঃপর তাহারা প্রতিমা পূজায়রত এক জাতির নিকট উপস্থিত হয়। তাহারা বলিল, হে মূসা, তাহাদের দেবতার ন্যায় আমাদের জন্য এক দেবতা গড়িয়া দাও। সে বলিল, তোমরা তো এক মূর্খ সম্প্রদায়। এই সব লোক যাহাতে লিপ্ত রইয়াছে তাহা তো বিধ্বস্ত হইবে এবং তাহারা যা করিতেছে তাহাও অমূলক। قال أغير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين সে আরো বলিল, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য আমি কি অন্য ইলাহ খুঁজিব, অথচ তিনি তোমাদেরকে বিশ্ব জগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। جئناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. স্মরণ করো, আমি তোমাদেরকে ফেরাউনের অনুসারীদের হাত হইতে উদ্ধার করিয়াছি, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত। তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করিত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখিত। ইহাতে ছিল তোমাদের প্রতিপালকের এক মহা পরীক্ষা। وَوَاعَدْنَا مُوسَى 30 لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ 40 لَيْلَةً وَقَالَ مُوسَى لِأَخِيهِ هَارُونَ اخْلُفْنِي فِي قَوْمِي وَأَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيلَ الْمُفْسِدِينَ شرن کرو মুসার জন্য আমি 30 রাত্রি নির্ধারণ করি এবং আরো 10 দ্বারা উহা পূর্ণ করি। এইভাবে তাহার প্রতিপালকের নির্ধারিত সময় 40 রাত্রিতে পূর্ণ হয়। এবং মুসা তাহার ভ্রাতা হারুনকে বলিল, আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করিবে, সংশোধন করিবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করিবে না। ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين موسى যখন আমার নির্ধারিত স্থানে উপস্থিত হইল এবং তাহার প্রতিপালক তাহার সঙ্গে কথা বলিলেন, তখন সে বলিল, হে আমার প্রতিপালক, আমাকে দর্শন দাও, আমি তোমাকে দেখিব। তিনি বলিলেন, তুমি আমাকে কখনোই দেখিতে পাইবে না, তুমি বরং পাহাড়ের প্রতি লক্ষ্য করো, উহা সস্থানে স্থির থাকিলে তবে তুমি আমাকে দেখিবে। যখন তাহার প্রতিপালক পাহাড়ে জ্যোতি প্রকাশ করিলেন, তখন উহা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করিল এবং মূসা সংজ্ঞাহীন হইয়া পড়িল। যখন সে জ্ঞান ফিরিয়া পাইল, তখন বলিল, মহিমময় তুমি, আমি অনুতপ্ত হইয়া তোমাকে প্রত্যাবর্তন করিলাম এবং মুমিনদের মধ্যে আমি প্রথম। قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين তিনি বলিলেন, হে মুসা, আমি তোমাকে আমার রিসালত ও বাক্যালাপ দ্বারা মানুষের মধ্যে বিশিষ্ট করিয়াছি, সুতরাং আমি যাহা দিলাম তাহা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও। وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ مَوْعِظَةً وَتَفْصِيلًا لِكُلِّ شَيْءٍ فَخُذْهَا بِقُوَّةٍ وَأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوا بِأَحْسَنِهَا سَأُرِيكُمْ دَارَ الْفَاسِقِينَ আমি তাহার জন্য ফলকে সর্ববিষয়ের উপদেশ ও সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা লিখিয়া দিয়াছি, সুতরাং এইগুলি শক্তভাবে ধরো এবং তোমার সম্প্রদায়কে উহাদের যাহা উত্তম তাহা গ্রহণ করিতে নির্দেশ দাও, আমি শীঘ্র সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদেরকে দেখাইব। সাআসরিফু আন আয়াতিয়া আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইত্তাখিযূহু সাবিলান ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়্যি ইত্তাখিযূহু সাবিলা ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين পৃথিবীতে যাহারা অন্যায়ভাবে দম্ভ করিয়া বেড়ায় তাহাদের দৃষ্টি আমার নিদর্শন হইতে ফিরাইয়া দিব। তাহারা আমার প্রত্যেকটি নিদর্শন দেখিল উহাতে বিশ্বাস করিবে না, তাহারা সৎপথ দেখিল উহাকে পথ বলিয়া গ্রহণ করিবে না, কিন্তু তাহারা ভ্রান্ত পথ দেখিলে উহাকে তাহারা পথ হিসাবে গ্রহণ করিবে। ইহা এই হেতু যে তাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিয়াছে এবং সে সম্বন্ধে তাহারা ছিল গাফিল। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাআইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম হাল ইউজযাউনা ইল্লা মা কানু ইয়া'মালুন। যাহারা আমার নিদর্শন ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে তাহাদের কার্য নিষ্ফল হয়, তাহারা যাহা করে তদনুযায়ী তাহাদেরকে প্রতিফল দেওয়া হইবে। واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين। মুসার সম্প্রদায় তাহার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কার দ্বারা গড়িল এক গোবৎস, এক অবয়ব যা হাম্বা রব করিত। তাহারা কি দেখিল না যে উহা তাহাদের সঙ্গে কথা বলে না ও তাহাদেরকে পথ দেখায় না? তারা উহাকে উপাস্যরূপে গ্রহণ করিল এবং তাহারা ছিল জালিম। ওয়ালাম্মা সুকিতা ফি আইদিহিম ওয়া রাআউ আন্নাহুম কদ দাল্লু قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين। তাহারা যখন অনুতপ্ত হইল ও দেখিল যে তাহারা বিপদগামী হইয়া গিয়াছে, তখন তাহারা বলিল আমাদের প্রতিপালক যদি আমাদের প্রতি দয়া না করেন ও আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হইবই। ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين। موسى যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হইয়া স্বীয় সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করিল, তখন বলিল আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করিয়াছ, তোমাদের প্রতিপালকের আদেশের পূর্বে তোমরা ত্বরান্বিত করিলে এবং সে ফলকগুলি ফেলিয়া দিল আর স্বীয় ভ্রাতাকে চুরি ধরিয়া নিজের দিকে টানিয়া আনিল। হারুন বলিল হে আমার সহোদর, লোকেরা তো আমাকে দুর্বল মনে করিয়াছিল এবং আমাকে প্রায় হত্যা করিয়াই ফিরিয়াছিল, তুমি আমার সঙ্গে এমন করিও না যাহাতে শত্রুরা আনন্দিত হয় এবং আমাকে জালিমদের অন্তর্ভুক্ত করিও না। قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين। মুসা বলিল হে আমার প্রতিপালক, আমাকে ও আমার ভ্রাতাকে ক্ষমা করো এবং আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল করো, তুমিই শ্রেষ্ঠ দয়ালু। ইন إِنَّ الَّذِينَ اتَّخَذُوا الْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌ مِّن رَّبِّهِمْ وَذِلَّةٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَكَذَلِكَ نَجْزِي الْمُفْتَرِينَ যাহারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছে পার্থিব জীবনে তাহাদের উপর তাহাদের প্রতিপালকের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হইবে আর এইভাবেই আমি মিথ্যা রচনাকারীদেরকে প্রতিফল দিয়া থাকি যারা অসৎকার্য করে তারা পরে তওবা করিলে ও ইমান আনিলে তোমার প্রতিপালক তো পরম ক্ষমাশীল পরম দয়ালু وَلَمَّا سَكَتَ عَن مُوسَى الْغَضَبُ أَخَذَ الْأَلْوَاحَ وَفِي نُسْخَتِهَا هُدًى وَرَحْمَةٌ لِلَّذِينَ هُمْ لِرَبِّهِمْ يَرْهَبُونَ মুসার ক্রোধ যখন প্রশমিত হইল তখন সে ফলকগুলি তুলিয়া লইল যাহারা তাহাদের প্রতিপালকের ভয় করে তাহাদের জন্য উহাতে যাহা লিখিত ছিল তাহাতে ছিল পথ নির্দেশ ও রহমত واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين موسى شيو সম্প্রদায় হইতে 70 জন লোককে আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্য মনোনীত করিল তাহারা যখন ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল তখন মূসা বলিল হে আমার প্রতিপালক তুমি ইচ্ছা করিলে পূর্বেই তো ইহাদেরকে এবং আমাকেও ধ্বংস করিতে পারিতে আমাদের মধ্যে যাহারা নির্বোধ তাহারা যাহা করিয়াছে সেজন্য কি তুমি আমাদেরকে ধ্বংস করিবে ইহা তো শুধু তোমার পরীক্ষা যদ্বারা তুমি যাহাকে ইচ্ছা বিপদগামী করো এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করো তুমিই তো আমাদের অভিভাবক সুতরাং আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি দয়া করো এবং ক্ষমাশীলদের মধ্যে তুমিই তো শ্রেষ্ঠ واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون আমাদের জন্য নির্ধারিত করো দুনিয়া ও আখিরাতের কল্যাণ আমরা তোমার নিকট প্রত্যাবর্তন করিয়াছি আল্লাহ বলিলেন আমার শাস্তি যাহাকে ইচ্ছা দিয়া থাকি আর আমার দয়া তাহা তো প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত সুতরাং আমি উহা তাহাদের জন্য নির্ধারিত করিব যারা তাকওয়া অবলম্বন করে যাকাত দেয় ও আমার নিদর্শনে বিশ্বাস করে الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون جارا অনুসরণ করে বার্তাবাহক উম্মি নবীর যার উল্লেখ তাওরাত ও ইনজিল যা তাহাদের নিকট আছে তাহাতে লিপিবদ্ধ পায়, যে তাহাদেরকে সৎকাজের নির্দেশ দেয় ও অসৎ কাজে বাধা দেয়, যে তাহাদের জন্য পবিত্র বস্তু হালাল করে ও অপবিত্র বস্তু হারাম করে, এবং যে মুক্ত করে তাহাদেরকে তাহাদের গুরুভার হইতে এবং শৃঙ্খল হইতে যা তাহাদের উপর ছিল। সুতরাং যারা তাহার প্রতি ঈমান আনে, তাহাকে সম্মান করে, তাহাকে সাহায্য করে, এবং যে নূর তাহার সঙ্গে অবতীর্ণ হইয়াছে উহার অনুসরণ করে, তাহারাই সফল কাম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون বলো হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তাঁহার বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে আল্লাহ ও তাহার বাণীতে ঈমান আনে, এবং তোমরা তাহার অনুসরণ করো যাহাতে তোমরা সঠিক পথ পাও। ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون موسار সম্প্রদায়ের মধ্যে এমন দল রয়েছে যারা অন্যকে ন্যায়ভাবে পথ দেখায় ও সেইভাবেই বিচার করে। وقطعناهم اثنتي عشرة أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون তাহাদেরকে আমি বারোটি গোত্রে বিভক্ত করিয়াছি। মূসার সম্প্রদায় যখন তাহার নিকট পানি প্রার্থনা করিল, তখন তাহার প্রতি প্রত্যাদেশ করিলাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত কর। ফলে উহা হইতে বারোটি প্রশ্রবণ উচ্চারিত হইল। প্রত্যেক গোত্র নিজ নিজ পানস্থান চিনিয়া লইল, এবং মেঘ দ্বারা তাহাদের উপর ছায়া বিস্তার করিয়াছিলাম। তাহাদের নিকট মান্না ও সালোয়া পাঠাইয়াছিলাম এবং বলিয়াছিলাম, উত্তম যাহা তোমাদেরকে দিয়াছি তা হইতে আহার করো। তাহারা আমার প্রতি কোন জুলুম করে নাই, কিন্তু তাহারা নিজেদের প্রতি জুলুম করিতেছিল। وَإِذْ قِيلَ لَهُمُ اسْكُنُوا هَذِهِ الْقَرْيَةَ وَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا حِطَّةٌ وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين. স্মরণ করো তাহাদেরকে বলা হইয়াছিল তোমরা এই জনপদে বাস করো ও যেথা ইচ্ছা আহার করো এবং বলো ক্ষমা চাই এবং নতশিরে দ্বারে প্রবেশ করো আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব আমি সৎকর্ম পরায়ণদেরকে আরো অধিক দান করিব. فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون. কিন্তু তাহাদের মধ্যে যারা জালিম ছিল তাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে তাহারা অন্য কথা বলিল সুতরাং আমি আকাশ হইতে তাহাদের প্রতি শাস্তি প্রেরণ করিলাম যেহেতু তাহারা সীমা লঙ্ঘন করিতেছিল. ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাযিরাতাল বাহরি ইয ইয়াদুনা ফিস সাবতি ইয তাতীহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون. তাহাদেরকে সমুদ্র তীরবর্তী জনপদবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসা করো তাহারা শনিবারের সীমা লঙ্ঘন করিত শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভাসিয়া তাহাদের নিকট আসিত কিন্তু যেদিন তাহারা শনিবার উদযাপন করিত না সেদিন উহারা তাহাদের নিকট আসিত না এইভাবে আমি তাহাদেরকে পরীক্ষা করিয়াছিলাম যেহেতু তাহারা সত্য ত্যাগ করিত. وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون. স্মরণ করো তাদের একদল বলিয়াছিল আল্লাহ যাহাদেরকে ধ্বংস করিবেন কিংবা কঠোর শাস্তি দিবেন তোমরা তাহাদেরকে সদুপদেশ দাও কেন তাহারা বলিয়াছিল তোমাদের প্রতিপালকের নিকট দায়িত্ব মুক্তির জন্য এবং যাহাতে তাহারা সাবধান হয় এজন্য. فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنْجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بعذاب بئيس بما كانوا يفسقون. যে উপদেশ তাহাদেরকে দেওয়া হয়েছিল তাহারা যখন উহা বিস্তৃত হয় তখন তাহারা অসৎ কার্য হইতে নিবৃত্ত করিত তাহাদেরকে আমি উদ্ধার করি এবং যাহারা জুলুম করে তাহারা কুফরি করিত বলিয়া আমি তাহাদেরকে কঠোর শাস্তি দেই. فَلَمَّا عَتَوْا عَمَّا نُهُوا عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ. তারা যখন নিষিদ্ধ কাজ অধ্যত্ত সহকারে করিতে লাগিল তখন তাহাদেরকে বলিলাম ঘৃণিত বানর হও. وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَّحِيمٌ. شرون كارو তোমার প্রতিপালক ঘোষণা করেন তিনি তো কিয়ামত পর্যন্ত তাহাদের উপর এমন লোকদেরকে প্রেরণ করিবেন যারা তাহাদেরকে কঠিন শাস্তি দিতে থাকিবে আর তোমার প্রতিপালক তো শাস্তি দানে তৎপর এবং তিনি তো ক্ষমাশীল পরম দয়াময়। وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون دنياي আমি তাহাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করি তাদের কতক সৎকর্ম পরায়ণ ও কতক অন্য রূপ এবং মঙ্গল ও অমঙ্গল দ্বারা আমি তাহাদেরকে পরীক্ষা করি যাতে তারা প্রত্যাবর্তন করে فخلف من بعدهم خلف ورث الكتاب ياخذون عرض هذا الادنى ويقولون سيغفر لنا يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون অতঃপর অযোগ্য উত্তরপুরুষগণ একের পর এক তাদের স্থলাভিষিক্ত রূপে কিতাবের উত্তরাধিকারী হয় তারা এই তুচ্ছ দুনিয়ায় সামগ্রী গ্রহণ করে এবং বলে আমাদেরকে ক্ষমা করা হইবে কিন্তু উহার অনুরূপ সামগ্রী তাহাদের নিকট আসিলে উহাও তাহারা গ্রহণ করে কিতাবের অঙ্গীকার কি তাহাদের নিকট হইতে নেওয়া হয় নাই যে তাহারা আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিবে না এবং তাহারা তো উহাতে যাহা আছে তাহা অধ্যয়ন করে যাহারা তাকওয়া অবলম্বন করে তাহাদের জন্য পরকালের আবাসই শ্রেয় তোমরা কি ইহা অনুধাবন করো না ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে ও সালাত কায়েম করে আমি তো এই রূপ সৎকর্ম পরায়ণদের শ্রম ফল নষ্ট করি না وَإِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُ ظُلَّةٌ وَظَنُّوا أَنَّهُ وَاقِعٌ بِهِمْ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ স্মরণ করো আমি পর্বতকে তাহাদের ঊর্ধ্বে উত্তোলন করি আর উহা ছিল যেন এক চন্দ্রাতপ তাহারা মনে করিল উহা তাহাদের উপর পড়িয়া যাইবে বলিলাম আমি যাহা দিলাম তাহা দৃঢ়ভাবে ধারণ করো এবং উহাতে যাহা আছে তাহা স্মরণ করো যাহাতে তোমরা তাকওয়ার অধিকারী হও وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين স্মরণ করো তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হইতে তাহার বংশধরকে বাহির করেন এবং তাহাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন আমি কি তোমাদের প্রতিপালক নই তাহারা বলে হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষী রইলাম ইহা এই জন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো আমরা তো এ বিষয়ে গাফিল ছিলাম أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون কিংবা তোমরা যেন না বলো আমাদের পূর্বপুরুষগণই তো আমাদের পূর্বে শিরক করিয়াছে আর আমরা তো তাহাদের পরবর্তী বংশধর তবে কি পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য তুমি আমাদেরকে ধ্বংস করিবে এইভাবে নিদর্শন বিশদভাবে বিবৃত করি যাতে তাহারা প্রত্যাবর্তন করে। তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়িয়া শোনাও যাকে আমি দিয়েছিলাম নিদর্শন, অতঃপর সে উহাকে বর্জন করে, পরে শয়তান তার পেছনে লাগে আর সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়। فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون. আমি ইচ্ছা করিলে ইহা দ্বারা তাহাকে উচ্চ মর্যাদা দান করিতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকিয়া পড়ে ও তাহার প্রবৃত্তির অনুসরণ করে, তাহার অবস্থা কুকুরের ন্যায়। উহার উপর তুমি বোঝা চাপাইলে সে হাঁপাইতে থাকে এবং তুমি বোঝা না চাপাইলেও হাঁপায়। যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থাও এইরূপ। তুমি বৃত্তান্ত বিবৃত করো যাতে তারা চিন্তা করে। সাআ মাসালান আল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন। যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে ও নিজেদের প্রতি জুলুম করে তাদের অবস্থা কত মন্দ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ومن يضلل فأولئك هم الخاسرون. আল্লাহ যাহাকে পথ দেখান সেই পথ পায় এবং যাহাদেরকে তিনি বিপদগামী করেন তাহারাই ক্ষতিগ্রস্ত। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করিয়াছি, তাহাদের হৃদয় আছে কিন্তু তদ্বারা তাহারা উপলব্ধি করে না, তাহাদের চক্ষু আছে তদ্বারা দেখে না এবং তাহাদের কর্ণ আছে তদ্বারা শ্রবণ করে না। ইহারা পশুর ন্যায়, বরং উহারা অধিক পথভ্রষ্ট, উহারাই গাফিল। وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ. اللَّهَر জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাহাকে সেই সকল নামেই ডাকিবে। যারা তাহার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করিবে, তাদের কৃতকর্মের ফল তাহাদেরকে দেওয়া হইবে। مَن خَلَقْنَا أُمَّةً يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ. যাদেরকে আমি সৃষ্টি করিয়াছি তাহাদের মধ্যে একদল লোক আছে যাহারা ন্যায়ভাবে পথ দেখায় এবং ন্যায়ভাবে বিচার করে। যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে আমি তাহাদেরকে এমনভাবে ক্রমে ক্রমে ধ্বংসের দিকে লইয়া যাই যে তারা জানিতেও পারিবে না। وَأُمْلِي لَهُمْ إِنَّ كَيْدِي مَتِينٌ. আমি তাহাদেরকে সময় দিয়া থাকি, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। أَوَلَمْ يَتَفَكَّرُوا مَا بِصَاحِبِهِمْ مِنْ جِنَّةٍ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ مُبِينٌ. তাহারা কি চিন্তা করে না যে তাহাদের সহচর আদৌ উন্মাদ নয়, সে তো এক স্পষ্ট সতর্ককারী। আওয়ালাম ইয়ানযুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা খালাকাল্লাহু মিন শাইইন ওয়া আন আসা وَأَنْ عَسَىٰ أَنْ يَكُونَ قَدْ اِقْتَرَبَ أَجَلُهُمْ فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ তাহারা কি লক্ষ্য করে না আকাশ মণ্ডলীয় পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব সম্পর্কে এবং আল্লাহ যাহা কিছু সৃষ্টি করিয়াছেন তাহার সম্পর্কে এবং ইহার সম্পর্কেও যে সম্ভবত তাহাদের নির্ধারিত কাল নিকটবর্তী, সুতরাং ইহার পর তাহারা আর কোন কথায় ঈমান আনিবে? মান ইউযলিলিল্লাহু ফালা হাদিয়ালাহু ওয়া ইয়াদরুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন আল্লাহ যাহাদেরকে বিপদগামী করেন তাহাদের কোন পথ প্রদর্শক নাই, আর তাহাদেরকে তিনি তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দেন। يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو فقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون তাহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটিবে, বলো এ বিষয়ের জ্ঞান শুধু আমার প্রতিপালকেরই আছে, শুধু তিনিই যথাসময়ে উহা প্রকাশ করিবেন। উহা আকাশ মণ্ডলী ও পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা হইবে, আকস্মিকভাবেই উহা তোমাদের উপর আসিবে। তুমি এ বিষয়ে সবিশেষ অবহিত মনে করিয়া তাহারা তোমাকে প্রশ্ন করে, বলো এ বিষয়ের জ্ঞান শুধু আল্লাহরই আছে, কিন্তু অধিকাংশ লোক জানে না। ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون بلو الله جاه اچه کرين تحبتی تو آمان نجر بھالو مندر اوپرو آمار کنو اوتی کرنائی آمی جدی عدرشیر خبر جانیتام তবে তো আমি প্রভূত কল্যাণই লাভ করিতাম এবং কোন অকল্যাণই আমাকে স্পর্শ করিত না। আমি তো শুধু মুমিন সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা বই আর কিছুই নই। হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين তিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন ও উহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করেন যাহাতে সে তাহার নিকট শান্তি পায়, অতঃপর যখন সে তাহার সঙ্গে সঙ্গত হয় তখন সে একে লঘু গর্ভ ধারণ করে এবং ইহা লইয়া সে অনায়াসে চলাফেরা করে। গর্ভ যখন গুরুভার হয় তখন তাহারা উভয়ে তাহাদের প্রতিপালক আল্লাহর নিকট প্রার্থনা করে, যদি তুমি আমাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দাও তবে তো আমরা কৃতজ্ঞ থাকিবই। فَلَمَّا آتَاهُمَا صَالِحًا جَعَلَا لَهُ شُرَكَاءَ فِيمَا آتَاهُمَا فَتَعَالَى اللَّهُ عَمَّا يُشْرِكُونَ তিনি যখন তাহাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করেন তাহারা তাহাদেরকে যাহা দেওয়া হয় সে সম্বন্ধে আল্লাহ শরীক করে কিন্তু তাহারা যাহাকে শরীক করে আল্লাহ তাহা অপেক্ষা অনেক ঊর্ধ্বে। أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون ওরা এমন বস্তুকে শরীক করে যারা কিছু সৃষ্টি করে না বরং ওরা নিজেরাই সৃষ্টি ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون ওরা না তাদেরকে সাহায্য করতে পারে আর না করিতে পারে নিজেদেরকে সাহায্য। وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لَا يَتَّبِعُوكُمْ سَوَاءٌ عَلَيْكُمْ أَدْعَوْتُمُوهُمْ أَمْ أَنْتُمْ صَامِتُونَ তোমরা উহাদেরকে সৎপথে আহ্বান করিল উহারা তোমাদেরকে অনুসরণ করিবে না তোমরা উহাদেরকে আহ্বান করো বা চুপ করিয়া থাকো তোমাদের পক্ষে উভয় সমান। ইন্নাল লাযীনা তাদউনা মিন দূনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালইয়াসতাজীবু লাকুম ইন কুনতুম সাদিকিন আল্লাহ ব্যতীত তোমরা যাহাদেরকে আহ্বান করো তাহারা তো তোমাদেরই ন্যায় বান্দা তোমরা তাহাদেরকে আহ্বান করো তারা তোমাদের ডাকে সাড়া দিক যদি তোমরা সত্যবাদী হও আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون তাহাদের কি পা আছে যাহা দ্বারা উহারা চলে তাহাদের কি হাত আছে যদ্বারা উহারা ধরে তাহাদের কি চক্ষু আছে যদ্বারা উহারা দেখে কিংবা তাহাদের কি কর্ণ আছে যদ্বারা উহারা শ্রবণ করে বলো তোমরা যাহাদেরকে আল্লাহর শরীক করিয়াছো তাহাদেরকে ডাকো অতঃপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না ইন্না ওয়ালিয়াল্লাহু আল্লাযী নাযযালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহীন আমার অভিভাবক তো আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং তিনি সৎকর্ম পরায়ণদের অভিভাবক করিয়া থাকেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দূনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন আল্লাহ ব্যতীত তোমরা যাহাকে আহ্বান করো তাহারা তো তোমাদেরকে সাহায্য করিতে পারে না এবং তাহাদের নিজেদেরকেও নয় وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لَا يَسْمَعُوا وَتَرَاهُمْ يَنْظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُونَ যদি তাহাদেরকে সৎপথে আহ্বান করো তবে তাহারা শ্রবণ করিবে না এবং তুমি দেখিতে পাইবে যে তাহারা তোমার দিকে তাকাইয়া আছে কিন্তু তাহারা দেখে না খুযিল আফওয়া ওয়ামুর বিল উরফ ওয়া'রিদ আনিল জাহিলিন তুমি ক্ষমাপরায়ণতা অবলম্বন করো সৎকাজের নির্দেশ দাও এবং অজ্ঞদেরকে এড়াইয়া চলো ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর শরণ লইবে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু تذكروا فإذا هم مبصرون جارا تقوار অধিকারী হয় তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তৎক্ষণাৎ তাদের চোখ খুলিয়া যায়। وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون তাদের সঙ্গী সাথীগণ তাদেরকে ভ্রান্তির দিকে টানিয়া নেয় এবং এ বিষয়ে তারা কোনো ত্রুটি করে না। وَإِذَا لَمْ تَأْتِهِمْ بِآيَةٍ قَالُوا لَوْلَا اجْتَبَيْتَهَا قُلْ إِنَّمَا أَتَّبِعُ مَا يُوحَى إِلَيَّ مِنْ رَبِّي هَذَا بَصَائِرُ مِنْ رَبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ তুমি যখন তাহাদের নিকট কোনো নিদর্শন উপস্থিত করো না তখন তাহারা বলে তুমি নিজেই একটি নিদর্শন বাছিয়া নাও না কেন, বলো আমার প্রতিপালক দ্বারা আমি যে বিষয়ে প্রত্যাদিষ্ট হই আমি তো শুধু তাহারই অনুসরণ করি। এই কুরআন তোমাদের প্রতিপালকের নিদর্শন, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য ইয়া হিদায়ত ও রহমত। ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে উহা শ্রবণ করিবে এবং নিশ্চুপ হইয়া থাকিবে যাহাতে তোমাদের প্রতি দয়া করা হয়। তোমার প্রতিপালককে মনে মনে বিনীত ও সশঙ্ক চিত্তে অনুচ্চ স্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করিবে এবং তুমি উদাসীন হইবে না। যাহারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রইয়াছে তাহারা অহংকার বশত তাঁহার ইবাদতে বিমুখ হয় না ও তাঁহারই মহিমা ঘোষণা করে এবং তাঁহারই নিকট সিজদা অবনত হয়।